পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, চ্যাপ্টার 15, চুক্তি আইন, ল অফ ট্রিটিজ, পৃষ্ঠা 175। আন্তর্জাতিক আদালত সংবিধানের অনুচ্ছেদ 38-এ বর্ণিত আন্তর্জাতিক আইনের 5টি ও আনুষ্ঠানিক ফরমাল উৎসের মধ্যে চুক্তি অন্যতম। 13, চুক্তি হচ্ছে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য, যা চুক্তির রাষ্ট্র দুটি বা তাদের মধ্যে দায় দায়িত্ব এবং অধিকার সৃষ্টি করে। চুক্তি শুধু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নয়, বরং আন্তর্জাতিক সংগঠনের বা সংগঠন সমূহের মধ্যে সম্পাদিত হতে পারে। সুতরাং বলা চলে, চুক্তির মধ্য দিয়ে পক্ষ সমূহের আইনগত বাধ্যবাধকতার সূত্রপাত ঘটে। সাধারণত চুক্তি লিখিত হওয়া শ্রেয়, তবে চুক্তি মৌখিকও হতে পারে। আন্তর্জাতিক আইনে চুক্তি সংক্রান্ত বিধানগুলো লিখিত চুক্তির ওপর প্রতিষ্ঠিত। চুক্তি আইনের উৎস ও ইতিহাস। মানব সভ্যতার শুরু থেকে চুক্তির অস্তিত্ব বিদ্যমান ছিল। আন্তর্জাতিক আইনের এটি একটি গুরুত্বপূর্ণ শাখা। চুক্তির বিষয়গুলো যুগের পর যুগ ধরে প্রথাভিত্তিক আন্তর্জাতিক আইনের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তাই আন্তর্জাতিক আইনের উৎসের বিবর্তনে প্রথাকেই চুক্তির জনক বললে অত্যুক্তি হবে না। প্যারা 1969 সালের পূর্বে চুক্তি সম্পাদন, গ্রহণ, অনুসমর্থন, সত্যায়ন, বলবৎকরণ, বর্জন বা বাতিলকরণ প্রভৃতি বিষয় সম্পর্কিত নিয়মাবলী আন্তর্জাতিক প্রথা দ্বারা নিয়ন্ত্রিত হতো। আন্তর্জাতিক আইন কমিশন 1966 সালে উহার অষ্টাদশ অধিবেশনে চুক্তি সংক্রান্ত প্রথা নিয়ম কানুনগুলি বিধিবদ্ধ করার উদ্দেশ্যে চুক্তি সম্পর্কিত আইনের খসড়া বিধানাবলী ড্রাফট আর্টিকেল প্রস্তুত করে। এই খসড়ার ভিত্তিতে আন্তর্জাতিক কনভেনশন গ্রহণের উদ্দেশ্যে জাতিসংঘ 1967 ও 1969 সালে পরপর দুটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করে। চুক্তি সংক্রান্ত আইন বিষয়ক জাতিসংঘ সম্মেলন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ ট্রিটিজ এর দ্বিতীয় অধিবেশনটি 1969 সালের 9 এপ্রিল হতে 22 মে পর্যন্ত ভিয়েনায় অনুষ্ঠিত হয়, যাতে 100-এরও বেশি রাষ্ট্র যোগদান করে এবং 22 মে 1969 তারিখেই কনভেনশনটি আন্তর্জাতিক বিধিবদ্ধ আইনে রূপ লাভ করে। যদিও 1980 সাল থেকে এটি কার্যকর হয়েছে, তবে ভিয়েনা কনভেনশনটি শুধু লিখিতভাবে এবং রাষ্ট্রসমূহের মধ্যে সম্পাদিত চুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। আন্তর্জাতিক সংগঠনের অংশগ্রহণে সম্পাদিত বা রাষ্ট্রসমূহের মধ্যে বিদ্যমান কোনো মৌখিক চুক্তির ক্ষেত্রে কনভেনশনটি প্রযোজ্য নয়। আলোচ্য কনভেনশনটি শুধু প্রচলিত নিয়ম রীতিনীতির সংহতি বা বিধিবদ্ধকরণ নয়। কোন কোন ক্ষেত্রে ইহা নতুন নিয়ম সৃষ্টি করে আন্তর্জাতিক আইনের উন্নয়ন সাধন করেছে। তারপর ভিয়েনা কনভেনশনকে চুক্তি সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিধি ব্যবস্থা কোড বলা যায় না। কনভেনশনের প্রস্তাবনায় বলা হয়েছে, চুক্তি সংক্রান্ত যেসব বিষয় এই কনভেনশন দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেসব বিষয় আন্তর্জাতিক আইনের প্রথাগত নিয়ম কানুন দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হবে। প্যারা চুক্তি কেন গুরুত্বপূর্ণ? চুক্তি আইনের গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে চুক্তি অবশ্যই পালনীয়, প্যাক্টা সান্ট সার্ভেন্ডা। চুক্তির অবশ্য পালনীয় নীতিটি পক্ষদ্বয়কে আবাদ সম্মতি ও সরল বিশ্বাসে গুড ফেইথ বাস্তবায়ন করতে হবে। কোন রাষ্ট্র চুক্তিতে বর্ণিত চুক্তিবদ্ধ বিষয়গুলোর সুযোগ সুবিধা ভোগ করে বলে এই চুক্তির অবশ্য পালন অত্যাবশ্যকীয়। পুরাতন কালে চুক্তি ছিল একটি পবিত্র অঙ্গীকার, তাই ধর্মীয় অনুশাসন হিসেবে চুক্তি পালন করা হতো। তৎকালীন সময়ে চুক্তির পবিত্রতা ও অলঙ্ঘনীয় তা রক্ষার জন্য চুক্তির বিষয়বস্তু পাথরে খোদাই করে বা বিশেষ পত্রে লিপিবদ্ধ করে বা উপাসনালয়ে সংরক্ষিত হতো, যাতে চুক্তিটি দেবতাদের হেফাজতে থাকে। কিন্তু আন্তর্জাতিক ইতিহাসে চুক্তি লঙ্ঘনের দৃষ্টান্ত থাকায় চুক্তির অলঙ্ঘনীয়তা ও অবশ্য পালনীয়তা সর্বজনীনভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং এটি একটি স্বীকৃত নীতিতে পরিণত হয়েছে, যার ফলে বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্নভাবে নীতিটি সারা বিশ্বে প্রায় সব রাষ্ট্র কর্তৃক চুক্তির ক্ষেত্রে অনুসৃত হওয়া দরুন বর্তমানে এটি একটি দৃঢ় প্রতিষ্ঠিত প্রথা আইনের রূপ পরিগ্রহ করেছে। তাই প্যাক্টা সান্ট সার্ভেন্ডা বা অর্থাৎ চুক্তি অবশ্য পালনীয়, যা সার্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথা আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। প্যারা ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 2-এর 1-ক-তে চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। কনভেনশন অনুসারে চুক্তি বলতে বোঝায় একাধিক রাষ্ট্রের মধ্যে লিখিত আকারে সম্পাদিত এবং আন্তর্জাতিক আইনের দ্বারা নিয়ন্ত্রিত যে কোনো শিরোনামযুক্ত আন্তর্জাতিক ঐকমত্য, যা একটি কিংবা দুটি অথবা ততোধিক পরস্পর সম্পর্ক দলিলে আবদ্ধ। প্রকৃতির শ্রেণী বা বিভাগ, ক্লাসিফিকেশন অফ প্রোডিউস। সাধারণত চুক্তি দুই প্রকার, যথা এক দ্বিপাক্ষিক চুক্তি, বাইলেটারাল ট্রিটি। দ্বিপাক্ষিক চুক্তি কেবল দুটি পক্ষের মধ্যে হয়ে থাকে, যেখানে রাষ্ট্র দুটি পারস্পরিক দায় দায়িত্বের উদ্যোগ ঘটে। দুই বহুপাক্ষিক চুক্তি, মাল্টিল্যাটারাল ট্রিটি। এই ধরনের চুক্তি অনেকগুলো রাষ্ট্রের মধ্যে মতৈক্যের ভিত্তিতে সম্পাদিত হয়। বহুপাক্ষিক চুক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ক সার্বজনীন চুক্তি, ইউনিভার্সাল ট্রিটি। যেসব বহুপাক্ষিক চুক্তিগুলো সার্বজনীনভাবে স্বীকৃত এবং সকল রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য বা উন্মুক্ত, তাদেরকে সার্বজনীন চুক্তি বলে, যেমন জাতিসংঘ সনদ, ইউএন চার্টার। খ আঞ্চলিক চুক্তি, রিজিওনাল ট্রিটি। এই ধরনের বহুপাক্ষিক চুক্তিগুলো আঞ্চলিকতার ভিত্তিতে সম্পাদিত হয়, অর্থাৎ বিশ্বের একই অঞ্চলভুক্ত প্রতিটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি, যেমন সার্ক সনদ। প্যারা, কিন্তু বিভিন্ন দিক বিচার বিশ্লেষণে আন্তর্জাতিক চুক্তির মাত্র দুটি ভাগে ভাগ করা যায়, যথা এক আইন প্রণয়নকারী চুক্তি, ল মেকিং ট্রিটি। দুই কন্ট্রাক্ট চুক্তি, ট্রিটি কন্ট্রাক্ট। এক আইন প্রণয়নকারী চুক্তি, এই চুক্তির বিধানগুলো আন্তর্জাতিক আইনের প্রত্যক্ষ উৎস। এই ধরনের চুক্তি পক্ষভুক্ত রাষ্ট্রসমূহের জন্য নতুন ও মৌলিক আচরণ বিধি ও নীতির উদ্ভব ঘটায়। ঊনবিংশ শতাব্দীর মধ্য সময় থেকে আইনে প্রণয়নকারী চুক্তির অবিশ্বাস্য উন্নয়ন ঘটতে থাকে। তবে আন্তর্জাতিক প্রথাকে প্রথার অভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের সাধারণ স্বার্থ কমন ইন্টারেস্ট মেটানোর জন্য আন্তর্জাতিক আইন অপর্যাপ্ত ছিল। ব্যবসায়িক এবং অর্থনৈতিক কারণে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠায় চুক্তির অনিবার্যতা সারা বিশ্বে অনুভূত হয়। আইন প্রণয়নকারী চুক্তিগুলো আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এই ধরনের চুক্তি সবসময় সার্বজনীনভাবে প্রয়োগের সিদ্ধ আন্তর্জাতিক আইনের প্রকৃতি ধারণ করে না, তাই আমরা আইনের প্রণয়নকারী চুক্তিকে দুটি ভাগে ভাগ করতে বাধ্য হই। ক সার্বজনীন আন্তর্জাতিক আইনের নীতি সমৃদ্ধ আইন প্রণয়নকারী চুক্তি, যেমন ইউএন চার্টার। খ সাধারণ অথবা স্বচ্ছ সাধারণ নিয়ম প্রদানকারী চুক্তি, লেইং ডাউন জেনারেল অর ফেয়ারলি জেনারেল রুলস। প্যারা, বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদিত বহুপাক্ষিক কনভেনশন সমূহ, যেমন 1969 সালের চুক্তি আইন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, 1961 সালের কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, 1949 সালের যুদ্ধ সংক্রান্ত জেনেভা রেড ক্রস কনভেনশন সমূহ প্রভৃতি কনভেনশন সমূহ আইন প্রণয়নকারী চুক্তির পর্যায়ভুক্ত। দুই কন্ট্রাক্ট চুক্তি, এই ধরনের চুক্তি আন্তর্জাতিক প্রথা আইনের প্রত্যক্ষ উৎস নয়, শুধুমাত্র পক্ষ দ্বয়ের মধ্যে একটি নির্দিষ্ট নিয়ম প্রতিষ্ঠিত করে। তবে কন্ট্রাক্ট চুক্তি প্রথা নিয়মের উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক আইনের রূপ পরিগ্রহ করে, তবে ইহা নিম্নলিখিত ভাবে আন্তর্জাতিক আইনে পরিণত হয়। ক বছরের পর বছর ধরে একই ধরনের নিয়ম যখন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং যখন ওই একই নিয়মের চুক্তি পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, তখন ধরে নেওয়া হয় যে তা আন্তর্জাতিক প্রথায় পরিণত হয়েছে, অর্থাৎ ওই কন্ট্রাক্ট চুক্তিটি সর্বজনীন রূপ লাভ করেছে। খ এই ধরনের চুক্তি বাস্তবিক পক্ষে কতিপয় পক্ষদের মধ্যে সম্পাদিত হওয়ার পর ঐচ্ছিক বা অনুকরণের মাধ্যমে পরবর্তীতে অন্য কোনো পক্ষ ওই একই নিয়মে কোনো চুক্তি সম্পাদন করলে সেই চুক্তিটি একটা সাধারণ প্রকৃতি লাভ করে। আর এভাবে বারবার একই ধরনের চুক্তি সম্পাদিত হলে আন্তর্জাতিক প্রথা আইনের উদ্ভব ঘটে, অর্থাৎ কোন নর্ম ক্রিয়েটিং ক্যারেক্টার এর কন্ট্রাক্ট চুক্তি আন্তর্জাতিক আইন, কোন লেনদেন বা বিনিময় চুক্তি কন্ট্রাক্ট চুক্তি। ব্যবসায়িক উদ্দেশ্যে এই ধরনের চুক্তি দুটির রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, তবে রাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি ও কন্ট্রাক্ট চুক্তির অন্তর্ভুক্ত। যদিও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো চুক্তি সম্পাদন হলে তা আন্তঃরাষ্ট্রীয় চুক্তির অন্তর্ভুক্ত নয়, তারপরেও চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া রাষ্ট্রকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ নিতে হয়, তাই বলা যায় সব ধরনের চুক্তি অবশ্য পালনীয়। প্যারা, শুধু চুক্তি নয়, আন্তর্জাতিক আইনের সব বিষয়ই প্রাচীন কালে প্রথা দ্বারা নিয়ন্ত্রিত হতো, আর তখন তবে তবে এখন চুক্তি দ্রুত প্রথার স্থান দখল করছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রথার উপর ভিত্তি করে নতুন নতুন বিষয়ে বিভিন্ন চুক্তি সম্পাদিত হচ্ছে, শুধু তাই নয়, চুক্তিগুলো নিয়ন্ত্রণের জন্যও বিভিন্ন আন্তর্জাতিক আইন তৈরি হচ্ছে। আর এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের বিকাশে চুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিমণ্ডলে পারস্পরিক আদান প্রদান, নির্ভরশীলতা, সহযোগিতা, যোগাযোগ, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রভৃতি কার্যক্রম চুক্তির মাধ্যমে সম্পাদিত হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি নামকরণ, ভ্যারাইটি অফ নেমস অফ ট্রিটিস। আন্তর্জাতিক পরিমণ্ডল চুক্তিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। চুক্তি সম্পাদন পদ্ধতি ও আনুষ্ঠানিকতার বিভিন্নতা ও গুরুত্বের ভিত্তিতে তাই চুক্তিকে চুক্তি ট্রিটি ছাড়াও নিম্নলিখিত নামে আখ্যায়িত করা যেতে পারে, যথা এক কনভেনশন, দুই প্রোটোকল, তিন মতৈক্য এগ্রিমেন্ট। চার বন্দোবস্ত অ্যারেঞ্জমেন্ট, পাঁচ প্রসেস ভার্বাল, ছয় স্ট্যাটিউড, সাত ঘোষণা ডিক্লারেশন, আট মডাস ডিভেন্ডি, MODUS VI VENDI মডাস ভাইভেন্ডি, নয় নোট বা পত্র বিনিময়, এক্সচেঞ্জ অব নোটস অর লেটার্স, 10 চূড়ান্ত দলিল ফাইনাল অ্যাক্ট, 11 সাধারণ দলিল জেনারেল অ্যাক্ট। প্যারা উপরোক্ত নামগুলোর প্রত্যেকটি শান্তি ঐক্য অথবা ভূখণ্ড সমর্পণ অথবা অন্যান্য মৌলিক বিষয়ের ক্ষেত্রে চুক্তি সম্পর্কিত আনুষ্ঠানিক মতৈক্যের নীতি প্রতিষ্ঠা করে। এক কনভেনশন কোন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে সাধারণত এই নামটি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক সংস্থার সংগঠনের দ্বারা সম্পাদিত কোন দলিলের নামকরণের কনভেনশনের শব্দটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আন্তর্জাতিক লেবার কনফারেন্স, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। দুই প্রোটোকল প্রোটোকল মূলত চুক্তি ট্রিটি এবং কনভেনশনের চেয়ে কম আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় এবং সাধারণত কোনো প্রোটোকল কোনো রাষ্ট্র প্রধান পর্যায়ে সম্পাদিত হয় না। ইহা মূল চুক্তি বা কনভেনশনের অতিরিক্ত অংশ সংযোজনী বা সম্পর্ক হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের চুক্তির ক্ষেত্রে মূল চুক্তি বা কনভেনশনের স্বাক্ষরকারীগণও স্বাক্ষর করতে পারেন। মূল চুক্তির অনুসমর্থন ইপসো ফ্যাক্টো আইএফএসও স্পেস এফএসিটিও ইপসো ফ্যাক্টো প্রোটোকলের অনুসমর্থন বোঝাবে। তারা কোনো কনভেনশনের সম্পূরক দলিল স্বাধীন প্রকৃতির এবং তার আলাদা অনুসমর্থন প্রয়োজন। উদাহরণস্বরূপ 1930 সালের হেগ প্রোটোকল, দ্য হেগ প্রোটোকলস অফ 1930 অন সেটেলমেন্ট ও স্টেটলেসনেস। একই সময়ে 1930 সালে দ্য হ্যাগ কনভেনশন অব 1930 অন দ্য কনফ্লিক্ট অব ন্যাশনালিটি লস স্বাক্ষরিত হয়। প্যারা দুই তিন মতৈক্য মতৈক্য এগ্রিমেন্ট ও চুক্তি বা কনভেনশনের চেয়ে কম আনুষ্ঠানিকতায় সম্পাদন হয় এবং সাধারণত রাষ্ট্র প্রধান পর্যায়ে স্বাক্ষরিত হয় না। সাধারণত কনভেনশনের তুলনায় কম সংখ্যক পক্ষ এবং সীমিত পরিধির চুক্তির ক্ষেত্রে এই নামটি ব্যবহৃত হয়। সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষর করানো হয় এবং কারিগরি ও প্রশাসনিক ক্ষেত্রের চুক্তির ক্ষেত্রে এই নাম ব্যবহার হয়। তবে এই ক্ষেত্রে কোনো অনুসমর্থনের প্রয়োজন হয় না। চার বন্দোবস্ত এই ধরনের চুক্তি অনেকটাই মতৈক্যের মতোই, তবে এটি সাধারণত আন্তর্বর্তীকালীন ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পাঁচ প্রসেস ভার্বাল এই নামটি কোনো কূটনৈতিক সম্মেলনের কার্যপদ্ধতি ও উপসংহারের বা সারসংক্ষেপ বর্ণনায় ব্যবহার হয়, কিন্তু এখন পক্ষ সমূহের মধ্যকার কতিপয় মতৈক্যের রেকর্ড বোঝায়। যেমন 1892 সালে ইতালি ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের দ্বারা জুরিখে স্বাক্ষরিত প্রস্তুত বারবাল, যাতে পক্ষদের মধ্যে ব্যবসায়িক চুক্তির বিধানগুলো রেকর্ড করা হয়। ইহা বিনিময় অথবা সংরক্ষণের অনুসমর্থনের রেকর্ড হিসেবে ব্যবহৃত হয়, তবে সাধারণত প্রস্তুত বারবাল কোনো অনুসমর্থনের অধীন নয়। ছয় ইনস্টিটিউট আন্তর্জাতিক সংগঠনের কার্যাবলী সংক্রান্ত বিধিবদ্ধ নিয়ম নীতির সমষ্টিকে এই নামে অভিহিত করা হয়। উদাহরণ দ্য ইনস্টিটিউট অফ দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সাত ঘোষণা ক পূর্ণাঙ্গ চুক্তি ঘোষণা নামে অভিহিত হয়, যেমন প্যারিস ঘোষণা 1856। হ কোনো চুক্তি বা কনভেনশনের অনানুষ্ঠানিক দলিল সংযুক্তি যা কনভেনশনের নিয়মনীতির ব্যাখ্যা করে। গ ক্ষুদ্র পরিসরের বিষয় সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক এগ্রিমেন্ট। ঘ কূটনৈতিক গণ কর্তৃক সম্পাদিত কোনো রেজলিউশন বা কিছু নিয়ম নীতির ব্যাখ্যা সম্বলিত এবং সকল অর্থ যারা পরে পর্যবেক্ষণ করবে সে সমস্ত রেজলিউশনের নাম ঘোষণা হিসেবে অভিহিত হয়। উদাহরণস্বরূপ দ্য ডিক্লারেশন অন দ্য প্রহিবিশন অব মিলিটারি পলিটিক্যাল আর ইকোনমিক অ্যাকশন ইন দ্য কনক্লুশন অব ট্রিটিস অ্যাডপ্টেড বাই দ্য ভিয়েনা কনফারেন্স অফ 1968-69 অন দ্য ল অব ট্রিটিস তবে ঘোষণার ক্ষেত্রে অনুসমর্থনের প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে। 8. মোডাস ভাইভেন্ডি, একটি অস্থায়ী অথবা অন্তর্বর্তীকালীন ঐকমত্য যা পরবর্তীতে একটি স্থায়ী এবং বিস্তারিত বন্দোবস্ত দ্বারা স্থলাভিষিক্ত করার লক্ষ্যে স্থির করা হয়। ইহা সাধারণত অনানুষ্ঠানিকতার মাধ্যমে সম্পাদিত হয়, কখনোই অনুসমর্থনের প্রয়োজন হয় না। 9. নোট বা পত্র বিনিময়, নোট বা পত্র বিনিময় একটি অনানুষ্ঠানিক সম্পাদিত চুক্তির বিশেষ ফর্ম যা সম্প্রতি প্রায়শই ব্যবহৃত হচ্ছে, যেখানে পক্ষসমূহের কিছু সমঝোতা বা কতিপয় বাধ্যবাধকতার বর্ণনা থাকে যা পক্ষ রাষ্ট্রসমূহকে বাধ্য করে। কখনো কখনো সংশ্লিষ্ট রাষ্ট্রের কূটনৈতিক অথবা মিলিটারি প্রতিনিধিদের মাধ্যমে প্রেরিত পত্র বা নোট কার্যকরী করা হয়। এক্ষেত্রে অনুসমর্থনের প্রয়োজন পড়ে না, তবে পক্ষভুক্ত রাষ্ট্রসমূহের ইচ্ছার বিনিময় হলে অনুসমর্থনের প্রয়োজন আছে। বহুপাক্ষিক নোট বা পত্র বিনিময়ের সিদ্ধান্ত দৃষ্টান্ত কিছু ক্ষেত্রে রয়েছে। 1988 সালে শ্রীলঙ্কার তামিল সমস্যা সমাধানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুলিয়াস জয়াবর্ধন ও ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মধ্যে এ ধরনের একটি পত্র বিনিময় হয় যা চুক্তির মর্যাদাপ্রাপ্ত ছিল। 10. চূড়ান্ত দলিল, কোনো বিষয়ে কনভেনশন প্রণয়নের লক্ষ্যে আহূত সম্মেলনের ক্রমপদ্ধতি লিপিবদ্ধ করে যে দলিল প্রকাশ করা হয় তাই চূড়ান্ত দলিল। উদাহরণস্বরূপ 1968-69 সালের চুক্তি সংক্রান্ত ভিয়েনা কনভেনশন সম্মেলন সংক্রান্ত চুক্তি চূড়ান্ত দলিল, এবং অতি সাম্প্রতিক 1982 সালের 10 ডিসেম্বর মন্টেগো বে জ্যামাইকা সম্পাদিত সমুদ্র আইনে বিষয়ক তৃতীয় সম্মেলন। সম্মেলনের রেফারেন্স পক্ষ রাষ্ট্র প্রতিনিধি যারা আলোচনায় অংশ নেয়, উদ্দেশ্য আদর্শ কর্মপদ্ধতি সবকিছু চূড়ান্ত দলিলের সারসংক্ষেপ সহ সবিশেষ বর্ণনা করা থাকে। এতে রেজুলেশন ঘোষণা এবং অনুরোধ থাকে যা সম্মেলনের দ্বারা কনভেনশনের বিধান হিসেবে অন্তর্ভুক্ত হয় না। কোনো কোনো সময় আনুষ্ঠানিকভাবে সম্পাদিত দলিলটির বিভিন্ন বিধানের ব্যাখ্যাও চূড়ান্ত দলিলের অন্তর্ভুক্ত থাকে। চূড়ান্ত দলিল অবশ্যই স্বাক্ষরিত হয়, তবে অনুসমর্থন বাধ্যতামূলক নয়। 11. সাধারণ দলিল, সাধারণ দলিল বিশেষ প্রকৃতির হোক আর না হোক প্রকৃত পক্ষে এটি একটি চুক্তি, প্যাসিফিক সেটেলমেন্ট অব ইন্টারন্যাশনাল ডিসপিউটস সংক্রান্ত সাধারণ দলিল, যাতে লিগ অব নেশনস এই নামটি ব্যবহার করে, যা 1928 সালের সাধারণ পরিষদ কর্তৃক সম্পাদিত হয় আর যার একটি পুনঃ সম্পাদন হয় 28 এপ্রিল 1949 জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক। প্যারা, চুক্তি সম্পাদনকারী পক্ষ। আন্তর্জাতিক আইন অনুসারে রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক চুক্তির প্রধান পক্ষ, প্রত্যেক রাষ্ট্র চুক্তি সম্পাদন করার ক্ষমতা রাখে। রাষ্ট্র কর্তৃক প্রেরিত কোনো প্রতিনিধিও কোনো চুক্তি সম্পাদন করতে পারে, তবে তাকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। তবে রাষ্ট্র প্রধান, সরকার প্রধান ও পররাষ্ট্র মন্ত্রীগণ তাদের কার্যকালে পদাধিকার বলে এবং পূর্ণ ক্ষমতা উপস্থাপন না করেও রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী হিসেবে বিবেচিত হবে। এছাড়াও কূটনৈতিক মিশনের প্রধানগণ এবং কোনো আন্তর্জাতিক সম্মেলনে বা আন্তর্জাতিক সংগঠন বা কোনো সংস্থার কোনো চুক্তির মূল লিপি পরিগ্রহণ বা সম্মতি দানের জন্য কোনো রাষ্ট্র কর্তৃক উপযুক্ত পরিচয়পত্র সহ প্রেরিত ব্যক্তিগণ ওই প্রেরিত রাষ্ট্রের প্রতিনিধি বলে গণ্য হবেন। প্যারা, তবে চুক্তিটি যদি এমন কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয় যাকে সে উদ্দেশ্যে আসলে প্রেরণ করা হয়নি, সেক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক অনুমোদনের পরেই চুক্তিটি কার্যকরী হবে, অন্যথায় নয়। আন্তর্জাতিক চুক্তির গঠন ও বাধ্যবাধকতা, মেকিং অফ ইন্টারন্যাশনাল ট্রিটি অ্যান্ড ইটস বাইন্ডিং। বিশ্বের সব স্বাধীন রাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি সম্পাদনের অধিকারী, মূলত কোন আন্তর্জাতিক চুক্তির সম্পাদন রাষ্ট্রসমূহের ইচ্ছাধীন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট। তবে আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের জন্য কিছু বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়। সর্বশেষ চুক্তিভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে সম্মতি প্রদানে চুক্তিটি কার্যকারিতা লাভ করে। পদ্ধতি সমূহ, পদ্ধতি সমূহ, 1. প্রতিনিধির উপর পূর্ণ ক্ষমতা অর্পণ, অ্যাক্রিডিটিং অ্যান্ড ফুল পাওয়ার্স অফ রিপ্রেজেন্টেটিভ, ACRIDITIANS, অ্যাক্রিডিটিং। আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রত্যেক রাষ্ট্রই নিজ নিজ দেশে যে একজন প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পূর্ণ ক্ষমতা প্রদান করে। 2. আলাপ আলোচনা ও সম্মতি, নেগোসিয়েশনস অ্যান্ড কনসেন্ট। কোনো চুক্তি সম্পাদনের পূর্বে অবশ্যই রাষ্ট্রসমূহের প্রতিনিধিবর্গ আলাপ আলোচনা করে নেয়, অর্থাৎ চুক্তিটি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কতটুকু উন্নত করবে। অর্থাৎ রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করে চুক্তিটি সম্পাদন করতে সম্মতি দেয়। 3. স্বাক্ষর দান, সিগনেচার। এই চুক্তি সম্পাদনের জন্য আলাপ আলোচনা শেষে যখন সর্বসম্মতিতে উপনীত হয় তখন চুক্তির চূড়ান্ত খসড়া প্রণয়ন করে উহা স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়। স্বাক্ষরদানের মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত রূপ লাভ করে। 4. অনুসমর্থন রেটিফিকেশন। কোনো একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হওয়ার পর পরই সকল ক্ষেত্রে তা কার্যকর হয় না। কোনো কোনো ক্ষেত্রে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর স্বাক্ষরকারী দেশসমূহের আইনসভার মাধ্যমে এই চুক্তির অনুমোদন লাভ করতে হয়। এই অনুমোদন ছাড়া চুক্তিটি উক্ত রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগযোগ্যতা হারায়। এই অনুমোদনকে অনুসমর্থন বা রেটিফিকেশন বলে। সাধারণত ব্রিটিশ উপনিবেশাধীন সকল রাষ্ট্রের অনুসমর্থন গ্রহণ বাধ্যতামূলক। ৫. বিনিময় এবং অনুসমর্থনের দলিলাদি জমাদান এক্সচেঞ্জ অ্যান্ড ডিপোজিট অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট অফ রেটিফিকেশন। অনুসমর্থনের দলিলগুলো অবশ্যই পক্ষসমূহের মধ্যে বিনিময়যোগ্য হতে হবে এবং যতক্ষণ পর্যন্ত দলিলগুলো তাদের নিকট বিনিময় না হবে ততক্ষণ পর্যন্ত চুক্তিটি কার্যকর বলে বিবেচিত হবে না। ৬. আনুষ্ঠানিকভাবে তৃতীয় কোনো রাষ্ট্রের যোগদান দ্য ফর্মাল এন্ট্রেন্স অব এ থার্ড স্টেট। কোনো তৃতীয় রাষ্ট্র সম্মতি প্রকাশের দ্বারা কোনো চুক্তির পক্ষ হতে পারে। মূল পক্ষসমূহের সম্মতিক্রমে একটি তৃতীয় রাষ্ট্র কেবল ওই চুক্তির পক্ষ হিসেবে যোগদান করতে পারে। ৭. শর্ত সংরক্ষণ রিজার্ভেশন। কখনো কখনো এমন হতে পারে যে চুক্তির কোনো একটি পক্ষ চুক্তির নীতি বা মূল বিষয়বস্তুর সাথে একমত হলেও চুক্তির কোনো একটি বিষয়ে দায়বদ্ধতা এড়াতে চাচ্ছে। সেক্ষেত্রে উত্তরাষ্ট্র ওই বিধানের ওপর শর্ত সংরক্ষণ করতে পারে। অর্থাৎ এই বিধানটির উত্তর রাষ্ট্রের বিপরীতে কোনো প্রয়োগযোগ্যতা নেই, তবে শর্ত থাকে যে বিধান সরাসরি চুক্তির মূলনীতির সাথে সম্পর্কিত অথবা যা চুক্তির মূল বিষয়কে ধারণ করে সেই বিধানের ওপর শর্ত সংরক্ষণ করা যায় না। ৮. চুক্তি প্রতিপালন অবজারভেন্স অব ট্রিটি। যথাযথ ও সর্বাঙ্গীনভাবে প্রতিপালন করা হলো চুক্তি সম্পন্ন করার বৈশিষ্ট্য। প্রত্যেক বলবৎযোগ্য চুক্তি উহার পক্ষসমূহের জন্য অবশ্য পালনীয় এবং চুক্তিভুক্ত পক্ষসমূহ তা সরল বিশ্বাসে কার্যে পরিণত করবে। ৯. নিবন্ধীকরণ ও প্রকাশনা রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। সর্বশেষ অনুসমর্থনের পর সন্ধি চুক্তিটি অবশ্য আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ের বা সংশ্লিষ্ট ডিপোজিটরি এর নিবন্ধনীকৃত ও প্রকাশিত হতে হবে। চুক্তির কার্যকারিতা লাভ। প্যারা চুক্তির কার্যকারিতা লাভ। আলোচনা ও চুক্তির খসড়া চূড়ান্ত ভাবে গৃহীত হওয়ার পর চুক্তিটির কার্যকারিতা লাভ পক্ষ রাষ্ট্রসমূহ কর্তৃক নির্ধারিত হবে। তবে শর্তাবলী সাধারণত চুক্তি টেক্সটেই বর্ণিত থাকে। কোনো একটি চুক্তি সম্পাদনের জন্য আলোচনার পক্ষগণের সম্মতি সাপেক্ষে একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত শেষে স্বাক্ষরদানের মাধ্যমে সম্পন্ন হয়। তবে স্বাক্ষরদানের পর অনুসমর্থনের মাধ্যমে চুক্তিটির কার্যকারিতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তবে স্বাক্ষর দান করার পরেই ধরে নেওয়া হয় যে এতে পক্ষগণের সদিচ্ছা বিদ্যমান। স্বাক্ষর দানের পর অনুসমর্থন চুক্তির শর্তে উল্লেখ না থাকলে সেক্ষেত্রে চুক্তিটি স্বাক্ষর দানের পরে কার্যকরী হয়। তবে কোনো রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সহায়ক চুক্তির ক্ষেত্রে অনুসমর্থনের শর্ত রাখা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হলে পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি অনুসমর্থনের অপেক্ষা না করে অনতিবিলম্বে কার্যকর করা যায়। এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 1993 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তি, যা স্বাক্ষরের সাথে সাথেই কার্যকারিতা লাভ করে। অনুসমর্থন রেটিফিকেশন। চুক্তির অনুমোদন বলতে একাধিক রাষ্ট্রের মধ্যে লিখিত আকারে সম্পাদিত কোন চুক্তির আনুষঙ্গিক স্বীকারোক্তিকে বোঝায়। চুক্তির অনুসমর্থন সম্পর্কে 1969 সালের ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 2-এ বর্ণনা করা হয়েছে যে অনুসমর্থন গ্রহণ যোগদান অনুমোদন এদের প্রত্যেকের ক্ষেত্রে অনুরূপ নামের এমন একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদনকে বোঝায় যার দ্বারা একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে উক্ত চুক্তি দ্বারা বাধিত হওয়ার সম্মতি প্রদান করে। এরূপ অনুমোদনের মাধ্যমে চুক্তিভুক্ত রাষ্ট্রসমূহ সম্পাদিত চুক্তিটি চূড়ান্তভাবে অনুসমর্থন করা মাত্রই কার্যকর হয়। অনুসমর্থনের প্রয়োজনীয় নেসেসিটি অফ রেটিফিকেশন। কোনো একটি চুক্তি কার্যকরী করার জন্য অনুসমর্থনের প্রয়োজন আছে কিনা তা চুক্তিভুক্ত পক্ষসমূহে নির্ধারণ করে থাকে। তাদের এ সংক্রান্ত কোনো ইচ্ছা চুক্তির টেক্সটে বা আলাদা ঘোষণার দ্বারা প্রকাশ করে। এমনকি রাষ্ট্রের পক্ষ হয়ে কে চুক্তিটি অনুসমর্থন করবে তা রাষ্ট্রীয় আইন দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। তবে সাধারণত রাষ্ট্রপ্রধান এই কাজটি করে থাকেন। কোনো কোনো রাষ্ট্রে রাষ্ট্রপতির অনুসমর্থনের আগে আইনসভা চুক্তিটি অনুসমর্থন করে, যেমন ইংল্যান্ডের রাজা বা রানীর অনুসমর্থনের কাজটি করেন। তবে চুক্তিটি যদি এমন শর্ত থাকে যেখানে জনগণের অধিকার খর্ব হতে পারে বা সরকারি তহবিলের ব্যয় সংক্রান্ত, সেই ক্ষেত্রে চুক্তিটি অবশ্যই মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হতে হবে। যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন, অনুমোদন প্রেসিডেন্টের অনুমোদনের আগে অবশ্যই প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন প্রেসিডেন্টের অনুমোদনের আগে অবশ্যই প্রয়োজন। তারা তবে দক্ষিণ এশীয় অনেক দেশে কোনো চুক্তির অনুসমর্থনের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয় না, মন্ত্রী পরিষদের উপদেশে রাষ্ট্রপতি অনুমোদনের কাজটি চূড়ান্ত করেন। বাংলাদেশের সংবিধানে 145 ক অনুচ্ছেদে চুক্তির অনুসমর্থন সংক্রান্ত এই অনুচ্ছেদে বলা হয়েছে, বিদেশের সাথে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করবেন। প্যারা চুক্তির অনুসমর্থনের প্রয়োজনীয়তা চুক্তির মর্যাদা ও গুরুত্বের খাতিরেই দেখা দেয়, কেননা কোনো রাষ্ট্রের সাথে চুক্তিতে আবদ্ধ হলে তা দেশের জন্য কতটুকু উপকারে আসবে বা ক্ষতিকর কি না, অর্থাৎ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জড়িত থাকায় বিষয়টি অনুসমর্থনের তাৎপর্য বহন করে। কেননা বিশ্বে অনেক রাষ্ট্র আছে যারা কোনো চুক্তি সম্পাদনের পর তার অনুসমর্থন থেকে বিরত থেকেছে বলে চুক্তিটি কার্যকারিতা লাভ করেনি। চুক্তির অনুসমর্থন প্রয়োজন কারণ, এক, একটি দেশের স্বার্থ বিরোধী চুক্তির জন্য ওই দেশের সরকার পরিবর্তন হতে পারে, তাই বিষয়টি অনুসমর্থনের পূর্বে আলোচনা, পর্যালোচনা এবং পুনঃ নিরীক্ষা করা প্রয়োজন। দুই, চুক্তির বিষয়বস্তু যদি রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী হয় তবে তা অনুসমর্থন না করে শ্রেয়। তিন, গণতান্ত্রিক দেশগুলোতে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্বন্ধে জনগণের অভিমত খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি এমন এক ধরনের চুক্তি সম্পাদিত হলো যা জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে তবে সেটি অনুসমর্থন করা থেকে রাষ্ট্রের বিরত থাকা উচিত। অনুসমর্থন প্রয়োজন কখন? ওয়াইন রেটিফিকেশন ইজ নিডেড। যদি কোনো একটি চুক্তির মধ্যে কোনো কোনো এমন কোনো এমন কোনো আবশ্যকীয় শর্ত থাকে যে অনুসমর্থনের পরে চুক্তিটি কার্যকারিতা লাভ করবে, তখন অনুসমর্থন আবশ্যিক হয়ে দাঁড়ায়। অর্থাৎ চুক্তিভুক্ত পক্ষ সমূহে যদি তাদের সম্মতিতে অনুসমর্থনের বিষয় রাখে তবে অনুসমর্থন অবশ্য প্রয়োজনীয়। চুক্তির অনুসমর্থন হলো এমন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যে চুক্তিটি স্বাক্ষরের পর কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট পক্ষভুক্ত রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে গ্রহণ, সেক্ষেত্রে অনুসমর্থন একটি আবশ্যিক শর্ত। সেক্ষেত্রে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুসমর্থন না করা পর্যন্ত কার্যকর হয় না, তবে অনুসমর্থনের পরেও আরও একটি আনুষ্ঠানিকতা বাকি থাকে চুক্তিটি কার্যকরী হওয়ার ক্ষেত্রে, আর তা হলো অনুসমর্থন সংক্রান্ত দলিলপত্র পক্ষদ্বয়ের মধ্যে বিনিময়। আর বহু ঠিক চুক্তিতে অনুসমর্থনের দলিলপত্র নির্ধারিত রাষ্ট্রগুলোর মধ্যে জমা দিলেই চুক্তিটি কার্যকারিতা লাভ করে। কোনো রাষ্ট্রের নিজেদের ভূখণ্ডে চুক্তিটি স্বাক্ষরিত হলে সে রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুসমর্থন সংক্রান্ত দলিল জমা দেওয়া হয়, কিন্তু জাতিসংঘের অধীনে কোনো চুক্তির ক্ষেত্রে তা কনভেনশন সমূহের অনুসমর্থন সংক্রান্ত দলিলপত্র জাতিসংঘ সচিবালয়ে মহাসচিবের অফিসে জমা দিতে হয়। চুক্তিতে যোগদানকরণ, অ্যাকসেশন। যখন কোনো একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয় তখন সেই একই সময়ে যে সমস্ত পররাষ্ট্র সমূহ দ্বারা চুক্তিটি স্বাক্ষরিত হয়, স্বাক্ষরিত এবং অনুসমর্থিত হয় তারা পররাষ্ট্র সমূহ দ্বারা চুক্তিটি সম্পাদিত, স্বাক্ষরিত এবং অনুসমর্থিত হয় তারা চুক্তিটির প্রতিষ্ঠাতা রাষ্ট্র। অন্য কোনো রাষ্ট্র যদি ওই চুক্তিতে স্বাক্ষর দানের সময় উপস্থিত হতে না পারে, এমনকি চুক্তিটি কার্যকরী হওয়ার পরও নতুন রাষ্ট্র সেই চুক্তির পক্ষ হতে পারবে, সেই জন্য প্রয়োজনীয় ঘোষণার মাধ্যমে এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যোগদানকরণের অ্যাকসেশনের মাধ্যমে যোগদানকারী রাষ্ট্র পক্ষ রাষ্ট্র হিসেবে চুক্তির সমমর্যাদার পক্ষ হতে পারে। তবে কোনো রাষ্ট্রের যোগদানকরণে চুক্তিটি সম্পাদনকারী প্রতিষ্ঠাতা রাষ্ট্রসমূহের সম্মতি থাকতে হবে, অন্যথায় যোগদানকরণের মাধ্যমে কোনো চুক্তির পক্ষ হওয়া সম্ভব নয়। আর এই মাধ্যমে বা পদ্ধতিতে কোনো একটি সম্পাদিত চুক্তি পক্ষ হওয়া বহুমাত্রিক চুক্তির ক্ষেত্রে কনভেনশনে যোগদানকরণ সংক্রান্ত বিধানের ভিত্তিতে এবং প্রয়োজনীয় শর্ত পালনের মাধ্যমে সম্পন্ন হয়। শর্ত সংরক্ষণ, রিজার্ভেশন। শর্ত সংরক্ষণ, রিজার্ভেশন। 1970 সালের ভিয়েনা কনভেনশনের দ্বিতীয় বিভাগের অনুচ্ছেদ 19 হতে 23 পর্যন্ত কোনো চুক্তির শর্ত সংরক্ষণ সংক্রান্ত বিধান প্রণীত হয়েছে। কোনো রাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর দান উহা অনুসমর্থন গ্রহণ অনুমোদন অথবা উহাতে যোগদান করার সময় যদি চুক্তিতে শর্ত সংরক্ষণ নিষিদ্ধ না হয় তবে শর্ত সংরক্ষণ করতে পারে। শর্ত সংরক্ষণ অবশ্যই লিখিত হতে হবে এবং চুক্তিটির পক্ষ হওয়ার যোগ্য সকল রাষ্ট্রকে তা জানাতে হবে, অর্থাৎ শর্ত সংরক্ষণটি আনুষ্ঠানিকভাবে প্রচারিত হতে হবে। শর্ত সংরক্ষণের সময় আপত্তিকর কোনো শর্ত প্রত্যাহার করা হলে তা অবশ্যই লিখিতভাবে ব্যক্ত করতে হবে। তবে চুক্তিতে কোনো ভিন্নরূপ বিধান না থাকলে যে বিধানের ওপর আপত্তি প্রকাশ করে শর্ত সংরক্ষণ করা হয়েছিল যে কোনো সময় তার ওপর থেকে শর্ত সংরক্ষণ প্রত্যাহার করা যাবে। প্যারা 1856 সালের প্যারিস ঘোষণা ডিক্লারেশন অফ প্যারিস এর প্যারিস এরূপ একটি শর্ত সংরক্ষণমূলক ঘোষণা চুক্তি ছিল যার দ্বারা আন্তর্জাতিক নদী দানিউবের ওপর উপকূলবর্তী রাষ্ট্রগুলোর একচেটিয়া মনোপলি অধিকারের বিলুপ্তি ঘোষণা করা হয়। এই প্যারিস চুক্তির মাধ্যমে দানিউব নদীর ওপর সর্বপ্রথম অন্য সব রাষ্ট্রের স্বাধীন নৌ চলাচলের অধিকার স্বীকার করা হয়। পৃথিবীর অনেক দেশ এই ঘোষণা সম্মতি জ্ঞাপনের মাধ্যমে এবং শর্ত সংরক্ষণ সাপেক্ষে চুক্তিতে আবদ্ধ হয়। প্যারা কোন চুক্তি শর্ত সংরক্ষণের ক্ষেত্রে ওই শর্তগুলো পররাষ্ট্র কর্তৃক স্পষ্টভাবে অনুমোদিত হতে হবে, তাছাড়া চুক্তিটির সামগ্রিক প্রয়োগ নিশ্চিতকরণের জন্য সব পক্ষ রাষ্ট্র কর্তৃক শর্ত সংরক্ষণে গৃহীত হতে হবে। যদি কোনো চুক্তি কোনো আন্তর্জাতিক সংগঠনের সাংবিধানিক দলিল হয় তবে সেই সংগঠনের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক চুক্তির শর্ত সংরক্ষণ গৃহীত হতে হবে। নতুন কোনো চুক্তিকারী রাষ্ট্র কর্তৃক সংশ্লিষ্ট চুক্তির শর্ত সংরক্ষণ গৃহীত হলে শর্ত সংরক্ষণের রাষ্ট্রটি সেই নতুন রাষ্ট্র সম্পর্কে চুক্তির একটি পক্ষে পরিণত হবে। কোনো শর্ত সংরক্ষণের বিরুদ্ধে অপর কোনো চুক্তিকারী রাষ্ট্র আপত্তি উত্থাপন করলে তা ওই রাষ্ট্র ও শর্ত সংরক্ষণকারী রাষ্ট্রের মধ্যে চুক্তিটি বলবৎ করার পূর্বেই তা ব্যাহত করবে না যতক্ষণ না আপত্তিকারী রাষ্ট্র কোনো বিপরীত ইচ্ছা স্পষ্টভাবে ব্যক্ত করে। কোনো চুক্তিকারী রাষ্ট্র চুক্তি সংরক্ষণের পর চুক্তিটির দ্বারা বাধিত হওয়ার সম্মতি প্রকাশের তারিখ থেকে 12 মাসের মধ্যে অথবা পরবর্তী কোনো নির্দিষ্ট তারিখের মধ্যে যদি রাষ্ট্রটি সেই শর্ত সংরক্ষণের ব্যাপারে আপত্তি উত্থাপন না করে তবে সে ওই শর্ত সংরক্ষণ গ্রহণ করেছে বলে বিবেচিত হবে। প্যারা কোনো চুক্তির উদ্দেশ্য সদস্য ও মূল বিষয়ের সাথে অসামঞ্জস্য হলে শর্ত সংরক্ষণ গ্রহণযোগ্য হবে না, তবে শর্ত সংরক্ষণ চুক্তির পরিপন্থী কি না এটি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই ফলে সমস্যার উদ্ভব হওয়া খুবই স্বাভাবিক। প্যারা 1948 সালের গণহত্যা কনভেনশনের শর্ত সংরক্ষণ সংক্রান্ত আপত্তি উত্থাপন ও অধিক সংখ্যক রাষ্ট্রের উপস্থিতি নিশ্চিতকরণের প্রশ্নে অনেক জটিলতা দেখা যায় আর তা নিরসনে অর্থাৎ শর্ত সংরক্ষণের গ্রহণযোগ্যতা যা তার ফলাফলের ব্যাপারে আপত্তি উত্থাপনের প্রশ্নে আন্তর্জাতিক আদালত রাষ্ট্রসমূহের শর্ত সংরক্ষণের অধিকারকে প্রাধান্য দেয়। তবে 1951 সালে আন্তর্জাতিক আইন কমিশন চুক্তির অখণ্ডতা ও বিশুদ্ধতার উপর জোর মত দেন এবং শর্ত সংরক্ষণের ক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলোর সম্মতি প্রদান অপরিহার্য বলে মত দেয়। প্যারা কোনো চুক্তির শর্ত সংরক্ষণে বহুমাত্রিক চুক্তির ক্ষেত্রে বেশি জটিলতা পরিলক্ষিত হয় কিন্তু কম সংখ্যক রাষ্ট্রের মধ্যে শর্ত সংরক্ষণ অনেকটা সহজ। শর্ত সংরক্ষণের এসব জটিলতা থাকা সম্প্রতি কোনো কোনো রাষ্ট্র স্বাক্ষরদান অনুসমর্থন বা চুক্তিতে যোগদানের মাধ্যমে শর্ত সংরক্ষণ না করে চুক্তির কোনো বিশেষ বিধান সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে ব্যাখ্যা দ্বারা ওই চুক্তি নিজস্ব রাষ্ট্রে প্রয়োগ করতে চায়। প্যারা চুক্তি নিবন্ধকরণ ও প্রকাশনা রেজিস্ট্রেশন এন্ড পাবলিকেশন 1969 সালে ভিয়েনা কনভেনশনের 80 অনুচ্ছেদে চুক্তির নিবন্ধীকরণ ও প্রকাশনা সম্পর্কে বলা হয়েছে যে কোনো চুক্তি বলবৎ হবার পর ক্ষেত্র মতো নিবন্ধীকরণ অথবা নথিভুক্তকরণ ও লিপিবদ্ধকরণ ও প্রকাশনার জন্য জাতিসংঘের সচিবালয়ে উহা প্রেরণ করতে হবে। তবে জাতিসংঘ সনদে ইউএন চার্টার চুক্তি সংক্রান্ত একটি নতুন বিধি যোগ হয়েছে। সনদের 102 অনুচ্ছেদ অনুযায়ী সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক সম্পাদিত সব আন্তর্জাতিক চুক্তি যথাসম্ভব শীঘ্রই জাতিসংঘের সচিবালয়ে রেজিস্ট্রি বা নিবন্ধন করতে হবে। সচিবালয় নিবন্ধনকৃত সব চুক্তির প্রকাশনের ব্যবস্থা করবে। চুক্তি নিবন্ধন না হলে এই অনুচ্ছেদ অনুসারে চুক্তির পক্ষ রাষ্ট্রসমূহ জাতিসংঘের কোনো অঙ্গ বা অঙ্গ সংস্থায় যেমন আন্তর্জাতিক আদালত সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ উত্থাপন সমর্থনের সময় চুক্তির কোনো উদ্ধৃতি বা রেফারেন্স দিতে পারবে না। হ্যাঁ, তবে চুক্তির নিবন্ধন বা প্রকাশনা না হলে যে চুক্তিটি বাতিল বা এর কার্যকারিতা নষ্ট হবে তা নয়। জাতিসংঘের অঙ্গ সংগঠন ব্যতীত অন্য যে কোনো ফোরামে পক্ষ রাষ্ট্রগুলো চুক্তির উদ্ধৃতি বা রেফারেন্স দিতে পারবে। চুক্তি ও তৃতীয় পক্ষ, ট্রিটি অ্যান্ড থার্ড স্টেট, কোন চুক্তি কোনো তৃতীয় রাষ্ট্রের সম্মতি ছাড়া সেই রাষ্ট্রের জন্য কোনো বাধ্যবাধকতা অথবা অধিকার সৃষ্টি করে না। তবে তৃতীয় কোন রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে যখন পক্ষ রাষ্ট্রসমূহ সম্মতি প্রদান করে এবং তৃতীয় রাষ্ট্র লিখিত আকারে স্পষ্টভাবে উক্ত বাধ্যবাধকতা স্বীকার করলে তৃতীয় রাষ্ট্রের অপর চুক্তিটির বিধান কার্য বাধ্যকর হবে। আন্তর্জাতিক আইনে প্যাক্টা টেরিটরিস নেক নোসেন্ট নেক প্রোসেন্ট, PACTA, TERTAS, NEC, NOCENT, NEC, PROSENT, এই ল্যাতিন প্রবচনটি আন্তর্জাতিক প্রথা আইনে সুপ্রতিষ্ঠিত। অর্থাৎ কোনো চুক্তি কোনো তৃতীয় রাষ্ট্রের সম্মতি ব্যতীত সেই রাষ্ট্রের জন্য কোনো বাধ্যবাধকতা অথবা অধিকার সৃষ্টি করে না। এই নীতিটি 1969 সালে জেনেভা কনভেনশনের চতুর্থ বিভাগে অনুচ্ছেদ 34-38 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। প্যারা, কোনো চুক্তির পক্ষ সমূহের উদ্দেশ্য যদিও চুক্তিটির বিধান দ্বারা তৃতীয় রাষ্ট্র বা তৃতীয় রাষ্ট্র যে রাষ্ট্রগোষ্ঠীর সদস্য সেই রাষ্ট্র গোষ্ঠীকে বা সব রাষ্ট্রকে অধিকার প্রদান করা হয় এবং এতে যদি তৃতীয় রাষ্ট্র সম্মতি প্রদান করে, তবে চুক্তিটির সেই বিধান হতে অনুরূপ কোনো তৃতীয় রাষ্ট্রের অধিকারের উদ্ভব ঘটবে। তবে তৃতীয় রাষ্ট্রের চুক্তির কোনো বাধ্যবাধকতা বা অধিকার অন্য সব পক্ষরাষ্ট্রসমূহের ঐকমত্যে অর্থাৎ সম্মতির মাধ্যমে তা প্রত্যাহার করা হয়। অনুচ্ছেদ 38 অনুসারে আন্তর্জাতিক প্রথার মাধ্যমে কোনো তৃতীয় রাষ্ট্রের জন্য কোনো চুক্তির বিধি বাধ্যতামূলক, অর্থাৎ যে সমস্ত বহুপাক্ষিক চুক্তি প্রথা ভিত্তিক আন্তর্জাতিক আইনের বিধান প্রতিফলন বা ধারণ করে তা অবশ্যই তৃতীয় পক্ষের জন্য বাধ্যতামূলক। তাহলে বলা যায় চুক্তি দ্বারা নয় বরং প্রথা দ্বারাই তৃতীয় কোনো পক্ষ বাধ্য। এক্ষেত্রে আন্তর্জাতিক প্রথা যা অনেক সংখ্যক রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তৃতীয় কোনো রাষ্ট্র তার বাইরে নয়। 1928 সালের প্যারিসে সম্পাদিত যুদ্ধ নিষিদ্ধকারী ব্রায়ান ড কেলগো প্যাক্ট, প্যারিস প্যাক্ট, একটি বহুপাক্ষিক চুক্তি যেখানে আন্তর্জাতিক আইনের নতুন বিধান তৈরির উদ্দেশ্যে প্রণীত হয় যা তৃতীয় পক্ষের উপরও প্রযোজ্য বলে বিবেচিত হয়। 1946 সালে নুরেমবার্গ ট্রাইব্যুনালে যে রায় দেওয়া হয় এটি সবার জন্য বাধ্যতামূলক বিবেচিত হয়েছে। অতএব আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন সময়ে বহুপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে যা সর্বজনীনভাবে সবার জন্য বাধ্যতামূলক। এক্ষেত্রে প্রথমেই উল্লেখ করা যায় জাতিসংঘের সনদের কথা। চুক্তির ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন অফ ট্রিটি। চুক্তির ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন অফ ট্রিটি। চুক্তির ব্যাখ্যা একটি অপরিহার্য বিষয়, কেননা ব্যাখ্যার মাধ্যমে চুক্তির প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য নিরূপণ করা সম্ভব। অর্থাৎ কোনো চুক্তি কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দ্বারা সম্পাদিত হয়েছিল, কি পরিস্থিতিতে তা সম্পাদিত হয়, সেক্ষেত্রে চুক্তির বিধানগুলোতে প্রতিনিধিগণ কর্তৃপক্ষ কি বোঝাতে চেয়েছেন সেই জন্য চুক্তির ব্যাখ্যা আবশ্যক। প্যারা, চুক্তি হচ্ছে রাষ্ট্রের ইচ্ছার বহিঃপ্রকাশ, কিন্তু সব ইচ্ছাই স্পষ্ট নয়, তাই বিভিন্ন কারণে চুক্তির ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দেয়। যেমন, এক, ভাষার অস্পষ্টতা দূরীকরণের জন্য। দুই, চুক্তি ধারাসমূহের মধ্যে অসঙ্গতি রোধ করার জন্য। তিন, একই ধরনের সমস্যা নিয়ে একাধিক চুক্তির মধ্যে সংঘাত বা জটিলতা রোধ করবে। চার, ভাষার অস্পষ্টতা ও অনির্দিষ্টতা ও চুক্তির কোনো নির্দিষ্ট বিষয়ে প্রয়োগজনিত অসুবিধা দূরীকরণের জন্য। পাঁচ, ভাষার বহুমাত্রিক ব্যবহারে অর্থাৎ একই শব্দের দেশ ভেদে বিভিন্ন ব্যবহার ও বিভিন্ন ভাষায় সম্পাদিত চুক্তির ধারাগুলোর মধ্যে অর্থের সমন্বয় করা স্বচ্ছতা আনয়নের প্রয়োজনে। ছয়, যখন বিভিন্ন পক্ষের মধ্যে চুক্তির বিষয়বস্তু বা বিধান নিয়ে জটিলতার সৃষ্টি হয় তা নিরসনের জন্য ব্যাখ্যার প্রয়োজন। তবে উপরের কারণগুলো পর্যাপ্ত নয়। চুক্তির সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং চুক্তিটি সর্বজন গ্রাহ্য হবে এই আশায় চুক্তির বস্তুনিষ্ঠ ব্যাখ্যা অত্যাবশ্যক হয়ে পড়ে। যদিও 1969 সালের ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 31-33 চুক্তির ব্যাখ্যা সংক্রান্ত নিয়ম কানুন পরিলক্ষিত হয়, কিন্তু একে চুক্তির ব্যাখ্যার সুনির্দিষ্ট নীতি ও পদ্ধতি সমন্বিত কোনো দলিল বলা যায় না। তারপরও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রাষ্ট্র চুক্তি ব্যাখ্যার জন্য যে পদ্ধতি ও নীতি অনুসরণ করে তার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। অর্থাৎ চুক্তির বিভিন্ন পক্ষ একই নীতির ভিত্তিতে চুক্তিটি ব্যাখ্যা করে যা যুগ যুগ ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকশিত হয়েছে এবং আরও হবে। এক্ষেত্রে অভ্যন্তরীণ আইনের ব্যাখ্যা ও আন্তর্জাতিক চুক্তির ব্যাখ্যার প্রকৃতির যদিও কিছুটা মিল থাকে, তারপরও দু ধরনের ব্যাখ্যা একরূপ নয়। তারা কে চুক্তি ব্যাখ্যা করবে? কোন চুক্তি কে ব্যাখ্যা করবে তা পররাষ্ট্র সমূহই নির্ধারণ করবে। চুক্তির পক্ষ সমূহের নির্ধারিত পদ্ধতির ব্যাখ্যায় নির্ভরযোগ্য এবং তা বাধ্যতামূলক। তবে রাষ্ট্র কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ ব্যক্তিকে কোনো চুক্তি ব্যাখ্যা করার ক্ষমতা অর্পণ করতে পারে। তবে এক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা সংস্থার ব্যাখ্যা বাধ্যতামূলক নয়, বরং মতবাদমূলক ডক্ট্রিনাল ব্যাখ্যা বলা যেতে পারে। প্যারা, উদাহরণস্বরূপ জাতিসংঘের কোনো চুক্তির ব্যাখ্যা ICJ আন্তর্জাতিক আদালতের কাছ থেকে পাওয়া যেতে পারে। আন্তর্জাতিক অর্থ তহবিলের IMF এর ক্ষেত্রে কোনো চুক্তির ব্যাখ্যা বোর্ড অফ ডিরেক্টরস করে থাকেন। চুক্তির বিষয়বস্তুর পরিবর্তন ঘটতে পারে, তবে সেক্ষেত্রে চুক্তির ব্যাখ্যারও প্রয়োজন হতে পারে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে চুক্তির ব্যাখ্যাও প্রয়োজন। প্যারা, চুক্তির প্রয়োজনীয় ব্যাখ্যার জন্য চুক্তিভুক্ত রাষ্ট্রসমূহ বিভিন্ন পথে আশ্রয় গ্রহণ করতে পারে। যৌথ ঘোষণা দ্বারা বা ব্যাখ্যা সংক্রান্ত কোনো প্রোটোকল সই করে তা চুক্তির সংযোজনী হিসেবে যুক্ত করতে পারে। তবে পক্ষসমূহ তাদের প্রতিনিধিদের ব্যাখ্যাও গ্রহণ করতে পারে। তবে কোন পক্ষের সম্মতি ছাড়া অন্য পক্ষের ব্যাখ্যা আরেকজনের উপর বাধ্যকর নয়। জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদ জাতিসংঘ করে যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো মানতে বাধ্য। চুক্তি ব্যাখ্যার নীতি সমূহ। চুক্তি ব্যাখ্যা করার জন্য আন্তর্জাতিক ভাবে বিভিন্ন রাষ্ট্রসমূহের দীর্ঘদিনের ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন নীতি উদ্ভাবিত হয়েছে, যেগুলোর প্রকৃতি অভিন্ন। এমন সব নীতির কয়েকটি নিম্ন উল্লেখ করা হলো। 1. চুক্তির ব্যাখ্যা অবশ্যই আন্তর্জাতিক আইনের সাথে অসঙ্গতিপূর্ণ হবে না। এই ব্যাখ্যা আন্তর্জাতিক আইনের পরিবর্তে হলে তা গ্রহণযোগ্য হবে না। 2. চুক্তির ব্যাখ্যা শত সরল বিশ্বাসে আটমোস্ট গুড ফেইথ করতে হবে। 3. চুক্তির সময় চুক্তির যে অর্থ বা ব্যাখ্যা প্রকাশ পায় ব্যাখ্যার সময়ও চুক্তির অর্থ অভিন্ন হতে হবে। 4. চুক্তির ব্যাখ্যা এমন হবে যা মূল বিষয়বস্তু থেকে ভিন্নতর যেন না হয় এবং ব্যাখ্যা যেন অপর রাষ্ট্রের অধিকারকে ক্ষুণ্ণ না করে। 5. চুক্তির এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় যা অসম্ভব এবং অবাস্তব ফলাফল সৃষ্টি করে, কোনো চুক্তি অকার্যকর করে ফেলে। 6. চুক্তির কোনো ধারার অর্থের স্পষ্টতা আনয়নের জন্য ব্যাখ্যার ক্ষেত্রে পক্ষসমূহের মধ্যে পূর্বে সম্পাদিত অন্য কোনো চুক্তি বা একটি পক্ষের সাথে তৃতীয় কোনো পক্ষে সম্পাদিত চুক্তির রেফারেন্স দেওয়া যাবে। 7. কোনো চুক্তিকে চুক্তিতে ভাষাগত বিকল্প থাকলে, অর্থাৎ মাত্র একটি বা একাধিক ভাষার অনুবাদ করে ব্যাখ্যা করার বিধান না থাকলে চুক্তিটি অন্য ভাষায় ব্যাখ্যা করা যাবে না, যেমন UN চার্টার 6টি ভাষা অনুদিত হয় যা সংবিধিবদ্ধ। সুতরাং জাতিসংঘ সনদকে ব্যাখ্যা করার জন্য ওই 6টি স্বীকৃত ভাষাই ইংরেজি, রুশ, আরবি, ফরাসি, স্প্যানিশ, চাইনিজ ব্যাখ্যা করতে হবে। 13. সুতরাং চুক্তি সমূহের ব্যাখ্যায় উপর উল্লেখিত নীতিগুলো সাধারণ বুদ্ধির বহিঃপ্রকাশ। চুক্তি ব্যাখ্যার জন্য কোনো নীতি আন্তর্জাতিক দলিলে লিপিবদ্ধ নেই, কিন্তু যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রসমূহের দ্বারা উল্লেখিত নীতিগুলো চুক্তির ব্যাখ্যায় প্রয়োগ হওয়ায় তা আজ সর্বজন গ্রাহ্য। চুক্তি ব্যাখ্যার পদ্ধতি। চুক্তি ব্যাখ্যার জন্য বিভিন্ন রাষ্ট্র তাদের নিজস্ব ভঙ্গিমায় যদিও কাজ সম্পন্ন করে থাকে, তারপরও চুক্তিকে বা ব্যাখ্যা করার নিম্নলিখিত কয়েকটি উল্লেখযোগ্য পদ্ধতি রয়েছে। সেগুলো হলো: 1. আক্ষরিক ব্যাখ্যা, গ্রামাটিক্যাল অর লিটারাল ইন্টারপ্রিটেশন। আক্ষরিক বা ব্যাকরণিক ব্যাখ্যা মূলত চুক্তির টেক্সটে যা লিপিবদ্ধ থাকে তার ব্যাখ্যাকে বোঝায়। মূলত চুক্তি যে ভাষায় রচিত হয় সেই ভাষার সুন্দর ও সাবলীল অর্থ উদ্ভাবন একান্ত জরুরি। চুক্তিটি সঠিক অর্থে ব্যাখ্যা করার জন্য চুক্তিতে ব্যবহৃত শব্দ বাক্যগুলোর সুন্দর ও সঠিক বিশ্লেষণ দরকার। এর বাইরে টেক্সটের যাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যেহেতু চুক্তি হচ্ছে পক্ষ রাষ্ট্রের ইচ্ছার বহিঃপ্রকাশ, তাই চুক্তিটিতে ব্যবহৃত শব্দ বাক্য বিশ্লেষণ ও ব্যাখ্যায় চুক্তির মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, উদ্দেশ্য, উদ্ঘাটন পর্যাপ্ত। এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। 2. ভাবগত ব্যাখ্যা, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ভাবগত ব্যাখ্যার প্রবক্তা হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রবক্তা, খুব গ্রোসিয়াস। এই ধরনের ব্যাখ্যার মূল লক্ষ্য হচ্ছে চুক্তিভুক্ত পক্ষসমূহের ইচ্ছার প্রতিফলন ঘটানো, যে জন্য চুক্তির টেক্সটের বাইরে গিয়ে কোনো চুক্তিকে ব্যাখ্যা করা যেতে পারে। যদিও বলা হয় ভাষার মাধ্যমে সবকিছু প্রকাশ করা যায়, কিন্তু চুক্তিতে যে ভাষা থাকে তাতে চুক্তির অর্থ সম্পূর্ণ রূপে প্রতিফলিত নাও হতে পারে। তাই চুক্তির টেক্সটের বাইরের উৎস প্রয়োজন। নাগত ব্যাখ্যায় যারা বিশ্বাসী তাদের মধ্যে চুক্তিটি এক্সেল ছাড়াও চুক্তি সম্পাদনের প্রস্তুতিমূলক কাগজপত্র ট্রাভাক্স প্রিপারেস্ট হয়। TRAVAUX PREPARATOIRE চুক্তি সম্পাদনের পর পক্ষসমূহের আচরণ সংশ্লিষ্ট কোনো ঘটনা আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিধানের সঙ্গে সাদৃশ্য, চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ইত্যাদি চুক্তির ব্যাখ্যার জন্য অপরিহার্য উপাদান। ভাগবত ব্যাখ্যার সাম্প্রতিক প্রবক্তা হচ্ছেন এইচ লটারপ্যাক্ট। তিনি চুক্তির প্রস্তুতিমূলক কাগজপত্রের উপরে বেশি নির্ভর করতে চান। তার মতে চুক্তির ব্যাখ্যার জন্য প্রস্তুতিমূলক কাগজপত্র ব্যবহার করে একটি স্পষ্ট অর্থ বের করে আনার জন্য ভাগবত ব্যাখ্যা বাধ্যতামূলক। আন্তর্জাতিক আদালত একটি ভিয়েনা এমনকি ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 32 ট্রাভাক্স প্রিপারেটরিস এর উপর গুরুত্ব আরোপ করে আছে। 3. উদ্দেশ্যগত পার্থক্য টেলিওলজিক্যাল ইন্টারপ্রিটেশন। এই ধরনের ব্যাখ্যার মূল উদ্দেশ্য হচ্ছে গতিশীলতা, অর্থাৎ প্রকৃতপক্ষে চুক্তিটি ফলপ্রসূ ও কার্যকর ভাবে প্রয়োগ করার উপর উদ্দেশ্যগত পার্থক্য ব্যাখ্যা জোর দেয়। কেননা সময়ের সাথে সাথে চুক্তির টেক্সটের প্রাথমিক উদ্দেশ্যের সাথে বর্তমান সাধারণ উদ্দেশ্যের কি কেননা সময়ের সাথে সাথে চুক্তির টেক্সটের প্রাথমিক উদ্দেশ্যের সাথে বর্তমান সাধারণ উদ্দেশ্যের বৈপরীত্য দেখা দিতে পারে। এই পদ্ধতির ব্যাখ্যায় অবাধ স্বাধীনতা রয়েছে যা সব সময় শুভ নাও হতে পারে। উদ্দেশ্যগত ব্যাখ্যার প্রবক্তা বলা চলে আন্তর্জাতিক আদালতের প্রাক্তন বিচারপতি আলভারেজ ও আসেভেদো। তাদের মতে আন্তর্জাতিক সম্পর্ক দ্রুত পরিবর্তনশীল, গতিশীল এবং পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। এই অবস্থায় ব্যাখ্যাকারীগণ টেক্সটের ক্রীতদাস হয়ে থাকবে না, অর্থাৎ দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে চুক্তির সাধারণ ও চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যাখ্যাকে যথাসম্ভব উদারনৈতিক করতে দিতে হবে। 4. যৌক্তিক ব্যাখ্যা লজিক্যাল ইন্টারপ্রিটেশন। প্রত্যেকটি কাজের জন্যই যুক্তি অত্যাবশ্যকীয়, কিন্তু যুক্তি অবশ্যই যৌক্তিক হতে হবে। কোন চুক্তির ব্যাখ্যা যখন তখনই যৌক্তিক হবে যখন ব্যাখ্যাটি হবে বাস্তবসম্মত, দূরদর্শী এবং প্রগতিশীল। যৌক্তিক ব্যাখ্যা কোনো একটি চুক্তির অসামঞ্জস্যতা পরিহারের জন্য প্রয়োজন। আইন বিশারদ রাদারফোর্ড ও ফিলিমোর মনে করেন প্রথমে পক্ষসমূহের অভিপ্রায় চুক্তির টেক্সটি খুঁজতে হবে। তবে টেক্সটে অস্পষ্টতা থাকলে চুক্তির বিভিন্ন অংশের সঙ্গে তুলনা শুধু নয়, বরং চুক্তি সম্পাদনের পরিস্থিতি, চুক্তির সাধারণ লক্ষ্য, চুক্তির সাধারণ বিধি ব্যাখ্যার সাধারণ নীতি ইত্যাদি সব নীতি বা পদ্ধতির আশ্রয় নিয়ে যৌক্তিক ব্যাখ্যায় উপনীত হতে হবে। ভিয়েনা কনভেনশনের চুক্তির ব্যাখ্যা সংক্রান্ত অনুচ্ছেদ 31 থেকে 33 মূলত যৌক্তিক ব্যাখ্যার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। চুক্তির বৈধতা ভ্যালিডিটি অব ট্রিটি। আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়ে যাওয়ার উদ্দেশ্য থাকে চুক্তিটির বৈধতার জন্য এবং তা কার্যকারিতা লাভ করে সেই লক্ষ্যেই। তবে চুক্তিটি অবশ্য আইন সম্মত হতে হবে। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ চুক্তি যেমন বিভিন্ন কারণে বাতিল হয়, তেমনি আন্তর্জাতিক চুক্তিও অবৈধ ও বাতিল ঘোষিত হতে পারে। এক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষসমূহ চুক্তিটি বাতিল বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে। তবে সবসময় রাষ্ট্রসমূহের দ্বারা অবৈধ ঘোষণার বা প্রত্যাখ্যানের প্রয়োজন পড়ে না, কেননা আন্তর্জাতিক আইনের অধীনে চুক্তি অবৈধ হতে পারে যার দরুন পক্ষসমূহ চাইলেও চুক্তিটির কোনো কার্যকারিতা থাকবে না। 1969 সালের ভিয়েনা কনভেনশনের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ 46 থেকে 53 চুক্তির অবৈধতার উপাদান সমূহের কথা বর্ণিত হয়েছে, তবে সেগুলো সম্পূর্ণ এক্সস্টিভ নয়। অর্থাৎ চুক্তি অবৈধ হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে। চুক্তির অবৈধতার মূল কারণ সমূহ 1. চুক্তি সম্পাদনের জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির ক্ষমতার অপব্যবহার আল্ট্রা ভায়ার্স। কোন প্রতিনিধি রাষ্ট্রের অভ্যন্তরীণ আইনের বিধান লঙ্ঘন করে চুক্তি সম্পাদন করলে সাথে সাথে চুক্তিটি বাতিল করা যাবে না। তবে ওই চুক্তিতে যদি অভ্যন্তরীণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন দেখা যায় এবং যদি কোনো মৌলিক অভ্যন্তরীণ আইনের লঙ্ঘন হয়, তবে সংশ্লিষ্ট রাষ্ট্র তা বাতিলের অধিকার রাখে। প্যারা, যদি কোনো রাষ্ট্র তাদের প্রতিনিধির উপর চুক্তি সম্পাদনের জন্য প্রদত্ত ক্ষমতার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করে, অর্থাৎ ক্ষমতার সীমা নির্ধারণ করে দেয়, এবং সেই রাষ্ট্র যদিও অন্যান্য আলোচনাকারী রাষ্ট্রকে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের প্রতিনিধিদের ক্ষমতার বিধি নিষেধ সম্পর্কে অবহিত করে, তবেই কেবল যদি প্রতিনিধিরা তাদের ক্ষমতার বাইরে কোনো চুক্তি সম্পাদন করলে রাষ্ট্রটি চুক্তির সম্মতি বাতিল করতে পারবে। তবে সীমা লঙ্ঘন করা সত্ত্বেও কোনো রাষ্ট্র তার একক ইচ্ছার মাধ্যমে চুক্তিটি মেনে নিতে পারে। 2. ভুল এরর। কোনো পক্ষ রাষ্ট্র যদি ভুলবশত মনে করে যে কোনো ঘটনা অথবা পরিস্থিতি চুক্তির সময় বিদ্যমান আছে এবং ওই ঘটনা বা পরিস্থিতি চুক্তিটি সম্মতি দানের মূল ভিত্তি, তবে রাষ্ট্রটি ওই চুক্তির দায় থেকে মুক্ত হতে পারে। তবে সংশ্লিষ্ট রাষ্ট্রটি যদি নিজের আচরণ দ্বারাই ভুলটির ক্ষেত্রে অবদান যুগিয়ে থাকে অথবা অবস্থা এমন ছিল যে সম্ভাব্য ভুল সম্পর্কে অন্য পক্ষদের অবহিত করা তার উচিত ছিল, সেক্ষেত্রে চুক্তি দায় থেকে সেই রাষ্ট্র তার সম্মতি বাতিল করবে, অধিকার লাভ করবে না। কোনো চুক্তির মূল লিপিতে শুধুমাত্র শব্দগত ভুল থাকার জন্য চুক্তিটির বৈধতা ব্যাহত হবে না, বরং অনুচ্ছেদ 79 এর বিধান অনুযায়ী ভুল সংশোধনের নীতি প্রযোজ্য হবে। 3. প্রতারণা ফ্রড। যদি কোনো রাষ্ট্র অপর কোনো আলোচনাকারী রাষ্ট্রের প্রতারণামূলক আচরণ দ্বারা কোনো চুক্তি সম্পাদনে সম্মত হয়, তবে রাষ্ট্রটি সেই প্রতারণা সম্পর্কে অবগত হলে চুক্তিতে তার সম্মতি প্রদান বাতিল ঘোষণা করতে পারে। 4. দুর্নীতি করাপশন। যদি কোনো রাষ্ট্রের প্রতিনিধিকে অপর কোনো আলোচনাকারী রাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্নীতিগ্রস্ত করে চুক্তিতে সম্মতি আদায় করে, তবে সংশ্লিষ্ট রাষ্ট্র দুর্নীতির জন্য চুক্তিটি বাতিল করতে পারে। 5. অবৈধ বল প্রয়োগ কোয়ারশন COERCION। কোন রাষ্ট্রের প্রতিনিধিকে জোরপূর্বক বা হুমকির মাধ্যমে অপর কোন রাষ্ট্র কোনো চুক্তি সম্পাদনে বাধ্য করে, তবে সংশ্লিষ্ট রাষ্ট্র চুক্তিতে সম্মতি অবৈধ ঘোষণা করার অধিকারী। জাতিসংঘের সনদের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক আইনের নীতিসমূহ লঙ্ঘন করে বল প্রয়োগের হুমকি অথবা সরাসরি বল প্রয়োগ দ্বারা কোনো চুক্তি সম্পাদিত হলে সেই চুক্তি বাতিল বলে গণ্য হবে। 6. আন্তর্জাতিক আইনের মূলনীতি জাসকোগেন্স JUSCOGENS সঙ্গে বিরোধ। কোনো চুক্তি সম্পাদন যদি সাধারণ আন্তর্জাতিক আইনের অবশ্য পালনীয় বিধানের সাথে বিরোধপূর্ণ হয়, তবে তা প্রথম হতে বাতিল। ভয়েড অ্যাব ইনিশিও VOID ASPACE INITIO ও অবৈধ বলে গণ্য হবে। তবে কিছু ক্ষেত্রে পক্ষ রাষ্ট্র ইচ্ছা করলে চুক্তিটি গ্রহণ করতে পারবে, কিন্তু আন্তর্জাতিক আইনের মূলনীতি জাসকোগেন্স পরিপন্থী কোনো চুক্তি সরাসরি বাতিল। তবে ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য সাধন কল্পে সাধারণ আন্তর্জাতিক আইনের অবশ্য পালনের নিয়ম বলতে সমগ্র আন্তর্জাতিক রাষ্ট্র সমাজ কর্তৃক গৃহীত ও সর্বজনীন ব্যবস্থিত নিয়মকে বোঝায় যা থেকে কোনো চুক্তি চলবে না। কিন্তু একই প্রকৃতির আন্তর্জাতিক আইনের কোনো সর্বজনীন গ্রাহ্য নিয়ম পরবর্তী নিয়ম দ্বারা পরিবর্তন করা যাবে। আন্তর্জাতিক আইনে এমনই কয়েকটি জাসকোগেন্স গুলো হলো: 1. প্যাকটাসান্ট সারভেন্ডা, 2. জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2, 3. চুক্তি সম্পাদনে কোনো রকম বল প্রয়োগ করা যাবে না, 4. মানবাধিকার হিউম্যান রাইটস বিশেষ করে আত্মনিয়ন্ত্রণের অধিকার ইত্যাদি। চুক্তির অবসান টার্মিনেশন। কোনো একটি চুক্তি সম্পাদিত হয় নির্দিষ্ট সময়ের জন্য বা কতিপয় বিশেষ উদ্দেশ্য পূরণের প্রত্যাশায়, সেক্ষেত্রে চুক্তিটিতে বর্ণিত সময় শেষ হলে বা চুক্তির উদ্দেশ্য পূরণ সম্পূর্ণ হলে চুক্তিটির এমনিতেই অবসান ঘটে। তারপরও নিম্নের বর্ণিত কতিপয় কারণ ও পদ্ধতিতে একটি চুক্তির অবসান ঘটতে পারে। 1. কোনো চুক্তির বিধানাবলী দ্বারা বাই অপারেশন অব ল। কোনো চুক্তিতে যদি লিখিত কোনো বিধান থেকে থাকে যে নির্দিষ্ট সময় উদ্দেশ্য পূরণ বা কতিপয় বিশেষ অবস্থার উল্লেখ থাকে যার উদ্ভব ঘটলে চুক্তিটির পরিসমাপ্তি ঘটবে, তাহলে সেই সময় অন্তর বা উদ্দেশ্য সাধিত হওয়ার পর বা চুক্তিতে উল্লিখিত ওই সমস্ত বিশেষ বিশেষ পরিস্থিতির উদ্ভব ঘটলে চুক্তিটির আইন দ্বারাই পরিসমাপ্তি ঘটবে। 2. পক্ষসমূহ দ্বারা বাই অ্যাক্ট অফ পার্টিস। কোনো চুক্তি সম্পাদন যেমন পক্ষ রাষ্ট্রসমূহের ইচ্ছার বহিঃপ্রকাশ, তেমনি সম্পাদিত একটি চুক্তির অবসান তাদের ইচ্ছাতেও সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে পক্ষ রাষ্ট্রসমূহ তাদের মধ্যে আলাপ আলোচনা করে সব রাষ্ট্রের সম্মতি সর্বসম্মতির মাধ্যমে চুক্তির অবসান ঘটাতে পারে। 3. চুক্তি স্থগিতকরণ দ্বারা বাই সাসপেনশন অব অপারেশন অব ট্রিটি। যদি কোনো কারণে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে ক্ষেত্রে চুক্তিটি কার্যকারিতা স্থগিত হয়ে পড়ে, সেক্ষেত্রে চুক্তিটি পরিসমাপ্তি ঘটতে পারে। যেমন চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, তবে স্বভাবতই চুক্তিটি তাদের মধ্যে কার্যকারিতা হারায়। কিন্তু চুক্তির কার্যকারিতা স্থগিত মানে চুক্তির পরিসমাপ্তি নয়। যুদ্ধের সমাপন ঘটলে পক্ষরাষ্ট্রসমূহ আবার পূর্বের চুক্তিটিকে কার্যকরী করতে পারে, তবে যুদ্ধ পক্ষসমূহের মধ্যে কোনো রাজনৈতিক মৈত্রী ও সহযোগিতা চুক্তি হলে তা স্বাভাবিকভাবেই বাতিল হবে। অনুরূপভাবে অনাক্রমণ চুক্তির অবসান ঘটবে। ভূখণ্ড হস্তান্তর বা সীমানা নির্ধারণ সংক্রান্ত চুক্তি যুদ্ধের জন্য বাতিল হয় না। যুদ্ধের নিয়মের নীতি সম্পর্কিত চুক্তি যেমন 1949 সালের জেনেভা কনভেনশন সমূহ যুদ্ধের সময় কার্যকর থাকবে। প্রকৃতপক্ষে যুদ্ধের সময়ই এই সমস্ত চুক্তির কার্যকারিতার বাস্তব প্রয়োগ দেখা যায়। যুদ্ধের সময় বহিঃসমর্পণ সংক্রান্ত বহুপাক্ষিক চুক্তি থাকলে তা স্থগিত হয়ে যায়। 4. চুক্তির বৈধতার মেয়াদ বাই দি এক্সপাইরেশন অফ দ্য ভ্যালিডিটি অফ ট্রিটি। চুক্তিতে উল্লেখিত বৈধতার মেয়াদ শেষ হলে চুক্তিটির পরিসমাপ্তি ঘটে। তবে যদি পক্ষসমূহ ইচ্ছা পোষণ করে যে চুক্তিটির মেয়াদ বৃদ্ধি করবে, তবে সর্বসম্মতিতে তা বৃদ্ধি করতে পারবে। 5. চুক্তির মূল বিষয়বস্তুর উদ্দেশ্য সাধন। কোন চুক্তিতে যে সমস্ত মূল বিষয়বস্তু বা লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের আকাঙ্ক্ষা থাকে, সেগুলো যদি যথাযথভাবে সম্পন্ন হয় তবে চুক্তির পরিসমাপ্তি ঘটবে। কিন্তু এক্ষেত্রে স্পষ্ট বিধান থাকবে যে ওই সমস্ত লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গেই চুক্তিটির অবসান ঘটবে। 6. চুক্তি ভঙ্গের ফলে। ভিয়েনা কনভেনশনের 60 অনুচ্ছেদে চুক্তি ভঙ্গের দরুন চুক্তির অবসানের বিধান লিপিবদ্ধ রয়েছে। কোনো দ্বিপক্ষীয় চুক্তির কোনো একটি পক্ষ যদি চুক্তির বস্তুগত লঙ্ঘন ঘটায়, তবে অপর পক্ষ ওই চুক্তিটির পরিসমাপ্তি ঘটানোর অধিকার রাখে। আবার বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে কোনো একটি পররাষ্ট্র কর্তৃক চুক্তির লঙ্ঘন ঘটলে অন্য পক্ষসমূহ সর্বসম্মতিতে চুক্তিটি বাতিল করতে পারে। সাধারণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হলে জাসকোগেন্স। ভিয়েনা কনভেনশনের 64 অনুচ্ছেদ অনুসারে যদি কোনো চুক্তি সাধারণ আন্তর্জাতিক আইনের কোনো নতুন সুনিশ্চিত নিয়মের পরিপন্থী হয়, তবে চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং উহার সমাপ্তি ঘটবে। 8. অবস্থার পরিবর্তনে চুক্তি পালনের দায়িত্বের অবসান রেবাস সিক্সটেন্টিবাস REBUS স্পেস SIC স্পেস STNTI ইউএস। রেবাস সিক ইস্টেন্টিবাস নীতিটি রোমান আইন হতে উদ্ভূত, যা আন্তর্জাতিক আইনে সবিশেষ গুরুত্বপূর্ণ। এই নীতির ভিত্তিতে চুক্তির অত্যাবশ্যকীয় কোনো মৌলিক অবস্থার পরিবর্তন বা অবসান ঘটলে চুক্তিটি তখনই বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। এটি একটি মতবাদ যার মূল কথা হলো কোনো সম্পাদিত চুক্তির স্থিত অবস্থা সর্বক্ষেত্রে অপরিবর্তনীয়, অর্থাৎ সম্পাদিত এরূপ সব ধরনের চুক্তির ক্ষেত্রে এমন একটি অব্যক্ত বা অপ্রকাশিত শর্ত বলবৎ থাকে এবং চুক্তিটি ওই অবস্থার প্রেক্ষিতেই সম্পাদিত হয়েছে, সেই ক্ষেত্রে সেই অবস্থার কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে না। মতবাদটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে সব পরিস্থিতির ভিত্তিতে চুক্তিটি সম্পাদিত এবং অনুমোদিত, অনুরূপ পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন সাধিত হলে চুক্তিটি বাতিল হবে এবং ওই চুক্তির সমস্ত বাধ্যবাধকতা ও দায় দায়িত্বের অবসান ঘটবে। তবে অবস্থার পরিবর্তনের চুক্তি সর্বদা বাতিল হবে না যদি চুক্তিটিতে কোনো রাষ্ট্রীয় সীমানা নির্দেশ করে থাকে এবং চুক্তির যে পক্ষ মৌলিক পরিবর্তনকে কারণ হিসেবে ব্যবহার করতে চায়। যদি সেই পক্ষ দ্বারা চুক্তির অধীনে কোনো দায়িত্ব অথবা চুক্তির অপর কোনো পক্ষের প্রতি অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘনের ফলে অনুরূপ পরিবর্তন ঘটে, এক্ষেত্রে চুক্তিটির কার্যকারিতা স্থগিত থাকতে পারে। কোনো চুক্তি যখন করা হয় তখন ধরেই নেওয়া হয় যে চুক্তিতে বিশেষত অব্যক্ত শর্ত থাকে যে অবস্থার ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে অবস্থা অব্যাহত থাকলেই শুধু চুক্তি কার্যকর থাকবে। এইরূপ অব্যক্ত মতবাদ সম্পর্কে যদি চুক্তিভুক্ত পক্ষগণের মধ্যে কোনো মতবিরোধ দেখা দেয়, তবে মতবাদটি সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। তা জাতিসংঘের নির্বাহী সংস্থা কিংবা আন্তর্জাতিক আদালতের রায় দ্বারা নির্ধারিত হবে। চুক্তি সম্পর্কিত এই মতবাদগুলি 1966 সালের চুক্তি সম্পর্কিত খসড়া আইনের ল অ্যাবটারিটিস দ্বারা নির্ধারিত হয়েছে। প্যারা, এই নীতিটি সব ধরনের চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য কি না? রেবাস সিক্সটেন্টিবাস নীতিটি নিম্ন বর্ণিত পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 1. রাজনৈতিক অবস্থার পরিবর্তন চেঞ্জেস অফ পলিটিক্যাল কন্ডিশন। কোনো একটি রাষ্ট্রের সহিত অপর কোনো রাষ্ট্রের সংযোজন ঘটলে বা অপর কোনো রাষ্ট্রের আশ্রিত হয়ে পড়লে অথবা কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামোর সার্বিক পরিবর্তন সাধিত হলে ওই রাষ্ট্রের কোনো অঞ্চলে রাজনৈতিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে নীতিটি প্রযোজ্য। 2. চুক্তির সুনির্দিষ্ট উদ্দেশ্য পরিবর্তনের ক্ষেত্রে চেঞ্জেস অফ অ্যাফেকশন স্পেসিফিক অবজেক্টস অফ দ্য ট্রিটি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পরিস্থিতি এমন পরিবর্তন সাধিত হয়েছে যা চুক্তির সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলীর উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেমন নদ নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে কোন নদীর প্রবাহ বা গতিপথ যদি পরিবর্তিত হয়ে যায়, অথবা কোনো কারণে যদি নদীর গতিপথ শুকিয়ে যায় অথবা নদী ভরাট হয়ে যায়, তবে সেক্ষেত্রে চুক্তিটির পালন অসম্ভব হয়ে পড়ে, বিধায় চুক্তিটি প্রয়োগ ও কার্যকারিতা লোপ পাবে। এক্ষেত্রে এই মতবাদটি প্রযোজ্য হবে। 3. সরকারের রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন, চেঞ্জেস ইন দ্য ফর্ম অফ গভর্নমেন্ট, বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শ জনিত কারণে সরকারি কোনো গুরুত্বপূর্ণ কাঠামো যদি পরিবর্তিত হয়, তবে সেক্ষেত্রে বলা যায় মৌলিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই চুক্তিটির পালন অসম্ভব। সুতরাং মতবাদটি এক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ চুক্তিটির পরিসমাপ্তি ঘটতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে 1969 সালের ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 62-তে এই মতবাদটির প্রতিফলন ঘটেছে। 4. বাতিল নোটিশ ডিনান্সিয়েশন, DENUNCIATION, বাতিল নোটিশের মাধ্যমে কোনো চুক্তিভুক্ত পক্ষ স্বেচ্ছায় চুক্তির পরিসমাপ্তি ঘটাতে পারে। বাতিল নোটিশের বিধান চুক্তিতে উল্লেখ না থাকলে পক্ষসমূহের সম্মতিতে কোনো পক্ষরাষ্ট্র এই অধিকার প্রয়োগ করতে পারে। বহুপাক্ষিক চুক্তিসমূহ বা কনভেনশনে বাতিল নোটিশ অনুচ্ছেদ থাকে এবং ইহা প্রদানের নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর পরে কার্যকর হয়। তবে কোনো চুক্তি বাতিল নোটিশের মাধ্যমে অবসান ঘটাতে হলে অবশ্যই পক্ষরাষ্ট্রসমূহের সম্মতি প্রয়োজন। কিন্তু অনেকে এমন মতামত পোষণ করেছেন যে চুক্তির কোনো পক্ষের দ্বারা চুক্তির গুরুত্ব ও ব্যাপক লঙ্ঘন ঘটলে অন্য পক্ষ তা বাতিল করার অধিকারী হবে। প্যারা, কোনো চুক্তি করা যেমন পক্ষসমূহের ইচ্ছার প্রতিফলন, তেমনি চুক্তিবদ্ধ পক্ষসমূহ তাদের সর্বসম্মত মতে কোনো চুক্তির স্থগিতকরণ, অবসান, সংযোজন, বিয়োজন কিংবা সংশোধন করার অধিকারী। প্যারা, বাংলাদেশ সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি, বাংলাদেশ কনস্টিটিউশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রিটি, একটি রাষ্ট্রের প্রয়োজনীয় সব আইন সেই রাষ্ট্রের সংবিধানের অধীন। সংবিধান হচ্ছে একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, তাই রাষ্ট্র যে ধরনের আইন প্রণয়ন করে সে সমস্ত আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তবে তা বাতিল হবে। প্যারা, বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক চুক্তি কার্যকর হবে, অসামঞ্জস্যপূর্ণ হলে সেই চুক্তিটি বাতিল হবে। বাংলাদেশ সংবিধানের 26-2 অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী কোনো আইন গ্রহণ বা প্রণয়ন করা যাবে না, এবং অনুরূপভাবে প্রণীত কোনো আইন সংবিধানের সাথে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে ততটুকু বাতিল করে গণ্য হবে। অর্থাৎ বাংলাদেশ সংসদ সংবিধানের পরিপন্থী কোনো আইন গ্রহণ বা প্রণয়ন করতে পারবে না। ঠিক একইভাবে বাংলাদেশ সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আন্তর্জাতিক চুক্তি ও দেশের সংসদ অনুমোদন বা গ্রহণ করবে না। প্যারা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বল যা বলা হয়েছে তা হচ্ছে, মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সাথে সংগতি রক্ষা করে আমাদেরকে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। তাই লক্ষ্য করা যায় যে বাংলাদেশ সংবিধান সব আন্তর্জাতিক চুক্তি বা চুক্তিতে অংশগ্রহণ করার বা ভূমিকা পালনের তাগিদ দিয়েছে, তবে ওই চুক্তিতে জাতীয় স্বার্থ ও সংবিধানের উদ্দেশ্যের প্রতিফলন থাকতে হবে। বাংলাদেশ সরকার অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবে এবং অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থে চুক্তি সম্পাদন করতে পারবে। সংবিধানের অনুচ্ছেদ 25-এ একথাই বলে। প্যারা, আবার সংবিধানের 145 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে বিদেশি কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি সম্পাদন করলে অবশ্যই রাষ্ট্রপতির কাছে সেটির জমা দিতে হবে এবং রাষ্ট্রপতি প্রয়োজন মতো তা সংসদে উপস্থাপন করবেন। তবে এই ক্ষেত্রে সংসদে উপস্থাপনের উদ্দেশ্য কি তা আদৌ স্পষ্ট নয়। চ্যাপ্টার 15 সমাপ্ত, 198 পৃষ্ঠা সমাপ্ত।